তার স্ত্রী ব্যতীত তাহাকে করিয়াছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট। বল, সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাহার মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ না উহারা যাদেরকে শরীক করে তাহারা? من خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون برون تني যিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি, উহার বৃক্ষাদি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? তবুও উহারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয়। جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون বরং তিনি যিনি পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদী নালা এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায়, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? তবু উহাদের অনেকেই জানে না। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মাআল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন বরং তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন সে তাহাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্য গ্রহণ করিয়া থাকো। বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাককালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? উহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা হইতে বহু ঊর্ধ্বে। বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন অতঃপর উহার পুনরাবৃত্তি করিবেন এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ দান করেন, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? বল, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। বল, আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং উহারা জানে না উহারা কখন উত্থিত হইবে। আখিরাত সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে, উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে উহারা অন্ধ। وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون كافر বলে আমরা ও আমাদের পিতৃপুরুষরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদেরকে উত্থিত করা হইবে? لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين এ বিষয়ে তো আমাদেরকে এবং পূর্বে আমাদের পূর্বপুরুষগণকেও ভীতি প্রদর্শন করা হয়েছিল, ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছু নয়।